بسم الله الرحمن الرحيم دايا موي بروم دايلو الله رنامي قل يا أيها الكافرون بولو هي كافر را لا أعبد ما تعبدون أمي تهار عبادت كورينا جهار عبادت تمرا كورو ولا أنتم عابدون ما أعبد এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি এবং আমি ইবাদতকারী নই তাহা যাহার ইবাদত তোমরা করিয়া আসিতেছ এবং তোমরাও তাহার ইবাদতকারী নও যাহার ইবাদত আমি করি لكم دينكم ولي دين তোমাদের দিন তোমাদের আমার দিন আমার